হে অনাদি অনন্ত মহারাজ অধিরাজ মহান আল্লাহ, তোমার কাছে না চাইতেই এ অধম গোলামকে দান করেছ সকল সাজ ও সামান। জীবনের প্রান্ত সীমা পর্যন্ত আমি তোমারই গোলামীর বন্ধনে থাকি যেন দণ্ডায়মান, সে তৌফিকে দিও মোরে হে মহিয়ার। তুমি আমার খালেক রাজগহর বিপদে তুমি ঠাই, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই। তুমি আমার খালেক রাজগহর বিপদে তুমি ঠাই, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই। আমি যেখানে যখন ডাকি দাও না তো আমারে ফাঁকি, আমি যেখানে যখন ডাকি দাও না তো আমারে ফাঁকি, তুমি পরমহি তৈশি আমার অসীম করুণাময়, তুমি পরমহি তৈশি আমার অসীম করুণাময়, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই। তুমি আমার খালেক রাজগহর বিপদে তুমি ঠাই, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই। নিবই তোমার সন্তুষ্টি এই আশা ভরসাতে, শুধু তোমায় সিজদা আল্লাহ করি দিবা রাতে, নিবই তোমার সন্তুষ্টি এই আশা ভরসাতে, শুধু তোমায় সিজদা আল্লাহ করি দিবা রাতে, এইটুকু চাই আর চাহি না এর বেশি কি আর বুঝি না, এইটুকু চাই আর চাহি না এর বেশি কি আর বুঝি না। তুমি আমার পরম দয়াল তোমারই পানে যে ধাই, তুমি আমার পরম দয়াল তোমারই পানে যে ধাই, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই। তুমি আমার খালেক রাজগহর বিপদে তুমি ঠাই, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই। তোমারই সেই নাম জপিয়া ভব দরিয়ায়, ঢেউয়ের তালে তালে তরি জোরসে বাইয়া যায়, হাইরে জোরসে বাইয়া যায়। তোমারই সেই নাম জপিয়া ভব দরিয়ায়, ঢেউয়ের তালে তালে তরি জোরসে বাইয়া যায়, হাইরে জোরসে বাইয়া যায়। ওরে উঠু কতই ঝড় তুফান, হাল ধরেছি আল কোরআন, ওরে উঠু কতই ঝড় তুফান, হাল ধরেছি আল কোরআন, যাই সই হাদিসের বৈঠা বাইয়া কবুত করি না ভয়, যাই সই হাদিসের বৈঠা বাইয়া কবুত করি না ভয়, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই। তুমি আমার খালেক রাজগহর বিপদে তুমি ঠাই, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই। তুমি আমার খালেক রাজগহর বিপদে তুমি ঠাই, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই।